জীবনের নৌকা চলে চলে রে তরঙ্গ মাঝে, সাজিয়ে বুঝিয়ে তোরা দে। জীবনের নৌকা চলে চলে রে তরঙ্গ মাঝে, সাজিয়ে বুঝিয়ে তোরা দে। জীবনের নৌকা চলে চলে রে পালুড়া লাগে, সাজিয়ে বুঝিয়ে তোরা দে। ও আমায় সাজিয়ে বুঝিয়ে তোরা দে। অতই সাগর জলে চলে নৌকেলে দোলে, কাল বৈশাখী ঝড়ে পড়ে ঝড়ের কবলে। অতই সাগর জলে চলে নৌকেলে দোলে, কাল বৈশাখী ঝড়ে পড়ে ঝড়ের কবলে। পুরাণের বৈঠা ধরে সামনে চলো থাকবে না আর ভয়, পুরাণের বৈঠা ধরে সামনে চলো থাকবে না আর ভয় ভয় ভয়। জীবনের নৌকা জীবনের নৌকা চলে চলে রে তরঙ্গ মাঝে, সাজিয়ে গুজিয়ে তোরা দে। জীবনের নৌকা চলে চলে রে পালুড়া যাবে, সাজিয়ে গুজিয়ে তোরা দে। ও আমায় সাজিয়ে গুজিয়ে তোরা দে। রঙিন পৃথিবী নয়া সর্ষিকানা, কবর পথের যাত্রী সে যে সবার শেষ ঠিকানা। রঙিন পৃথিবী নয়া সর্ষিকানা, কবর পথের যাত্রী সে যে সবার শেষ ঠিকানা। ইমানের পুণ্য নিয়ে যাও সম্মুখে শূন্যতায় আর নয়, ইমানের পুণ্য নিয়ে যাও সম্মুখে শূন্যতায় আর নয় নয় নয়। জীবনের জীবনের নৌকা চলে চলে রে তরঙ্গ মাঝে, সাজিয়ে গুজিয়ে তোরা দে। জীবনের নৌকা চলে চলে রে পালুড়া যাবে, সাজিয়ে গুজিয়ে তোরা দে। ও আমায় সাজিয়ে গুজিয়ে তোরা দে। দুদিনের দুনিয়া বেশি দিনের নয়, তবুও এ জীবনে আসে কত জয় পরাজয়। দুদিনের দুনিয়া বেশি দিনের নয়, তবুও এ জীবনে আসে কত জয় পরাজয়। বিজয়ের প্রত্যয় নিয়ে যাও এগিয়ে আসবে তোমার জয়। কোরআনের বইটা ধরে সামনে চলো থাকবে না আর ভয় ভয় ভয়। জীবনের জীবনের নৌকা চলে চলে রে তরঙ্গ মাঝে, সাজিয়ে গুজিয়ে তোরা দে। জীবনের নৌকা চলে চলে রে পালুড়া যাবে, সাজিয়ে গুজিয়ে তোরা দে। ও আমায় সাজিয়ে গুজিয়ে তোরা দে। অতই সাগর জলে তলে নৌকেলে দোলে, কাল বৈশাখী ঝড়ে পড়ে ঝড়ের কবলে। অতই সাগর জলে তলে নৌকেলে দোলে, কাল বৈশাখী ঝড়ে পড়ে ঝড়ের কবলে। পুরাণের বৈঠা ধরে সামনে চলো থাকবে না আর ভয়, পুরাণের বইটা ধরে সামনে চলো থাকবে না আর ভয় ভয় ভয়। জীবনের জীবনের নৌকা চলে চলে রে তরঙ্গ মাঝে, সাজিয়ে গুজিয়ে তোরা দে। জীবনের নৌকা চলে চলে রে পালুড়া যাবে, সাজিয়ে গুজিয়ে তোরা দে। জীবনের নৌকা চলে চলে রে পালুড়া যাবে, সাজিয়ে গুজিয়ে তোরা দে। ও আমায় সাজিয়ে গুজিয়ে তোরা দে। ও আমায় সাজিয়ে গুজিয়ে তোরা দে।